الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. زكاتير جي قطعنا رسنا قرشلا شئي شمفت كي كيشو قطع باقي تيه غيرش شئتا حدش كون مالي زكات آشه قطو پوری مانا زكات آشه قطعنا بلسنام شرنو روپو مدرا شرنو রৌপ্য ও মুদ্রা জমি থেকে উৎপাদিত ফসল কখন জাকাত দিতে হবে? যখন কর্তন করে ঝাড়াই মারাই, হ্যাঁ, নিজের গোলায় তোলার আগে, ঘরে তোলার আগে আল্লাহর হিসাব ভাগ করে দিতে হবে। নম্বর তিন, ব্যবসায়ী সামগ্রী, যে মাল আপনি ব্যবসার জন্য রেখেছেন সেই ব্যবসায় মালের জাকাত আছে, কিভাবে জাকাত দেবেন? হুজুর, আপনার এই দোকান আছে, এই দোকানে মনে করুন 5 লাখ টাকার মাল আছে, রমজানে আপনি আন্দাজ করবেন যে এই দোকানে কত টাকার মাল আছে, যদি দেখেন যে 5 লাখ টাকার মাল আছে তো 5 লাখ টাকার জাকাত আপনাকে দিতে হবে, আপনার অন্যান্য টাকার সঙ্গে মিলিয়ে, কিংবা আলাদা সমস্যা নেই। যদি আপনি হিসাব করে দেখেন যে আন্দাজ করলেন মোটামুটি 1 লাখ টাকার মাল আছে, ঠিক আছে, 1 লাখ টাকার মাল থাকলে আর যদি টাকা আপনার থাকে সেই টাকার সঙ্গে মিলিয়ে জাকাত দিতে হবে, এইভাবে আর কি। কিন্তু স্বর্ণ আর টাকা একসঙ্গে মেলানো যাবে না। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তো তার জাকাত আলাদা, আর আপনার 7.5 ভরি স্বর্ণ কেনার মতো টাকা যদি থাকে তার জাকাত আলাদা। আপনার স্ত্রীর স্বর্ণ আছে, আপনার মেয়ের স্বর্ণ আছে, আপনার বোনের স্বর্ণ আছে, আপনার মায়ের আছে, সবগুলোকে একসঙ্গে জমা করা জরুরি না, সবাই নিজে নিজের মালিক, সব নিজে নিজের যদি নিসাব পরিমাণ হয় তবেই জাকাত লাগবে, নচেত লাগবে না। যে বাড়ির সবারই স্বর্ণকে জমা করে দেখবো 7.5 ভরি দিতে হয়, না না, এটা ভুল। প্রত্যেকেই আপনার নিজে নিজের যে স্বর্ণ আছে সেই স্বর্ণ হিসাবে জাকাত দিতে হবে। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু বলতে উট, গরু, ছাগল, ভেড়া আর কি, গরু মহিষ আর কি, ব্যাস এই কটে মালের কথা। এখন বিস্তারিত আলোচনা হলো স্বর্ণ মোটামুটি 85 গ্রাম হলে, ওই যে 7.5 ধরি, 85 গ্রাম হলে তার জাকাত আছে কত? 2.5% পাশালিক আছে, দেখেন 2.5%, 2.5% মানে প্রত্যেক ছয়ে 2.5 টাকা। এখন দেখবেন যে 85 গ্রাম স্বর্ণের, পুরনো স্বর্ণের মূল্য কত, কারণ আপনার সোনার মূল্য, আপনার কাছে যে স্বর্ণ আছে সেগুলো পুরনো, তাতে পুরনো স্বর্ণের মূল্য আপনি দেখবেন। এবার যদি বলেন খাদ আছে হুজুর, খাদ কাতে কত আছে, তা কোন কোন সোনাতে কত খাদ আছে আপনি জানেন না, কিভাবে আপনি সেটা হিসাব করবেন? যদি একরকম স্বর্ণ হয় আপনি বুঝেন যে এতে এত পরিমাণ খাদ আছে এবং এত পরিমাণ খাদের স্বর্ণের মূল্য এই, তো আপনি সেই রকম মূল্য দেখে আপনি জাকাত দেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো সব বলাতে হবে, সেটা তো সম্ভব না। এবার মোটামুটি আপনাকে যাতে করে আল্লাহকে ফাঁকি না দেওয়া হয় সেই রকম হিসাবে আপনাকে জাকাত দিতে হবে, ঠিক আছে। বাকি থাকলো সব আপনার অলংকার জাকাত আছে না নেই হুজুর? অলংকার, মহিলার যে অলংকার নিয়মিত পরিধান করে তার জাকাত আছে কি না, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে, তবে মতভেদ থেকে বাঁচার জন্য এই জাকাত দিয়ে দেওয়াই উত্তম, বুঝতে পারলেন? কারণ উভয় পক্ষের দলিল এই সেই মিলিয়ে বড় মতভেদ আছে, যেহেতু অলংকার ব্যবহার করে সাথে কমে যাবে তাহলে, হ্যাঁ, যেমন কাপড় চোপড়ের জাকাত নেই তো অলংকার জাকাত থাকবে, যেমন গাড়ির জাকাত নেই, আমি একটা গাড়ি কিনেছেন 5 লাখ টাকা দাম তাতে জাকাত নেই, আর অলংকার কিনেছেন মহিলা পড়বে তা জাকাত থাকবে কেন? যাই হোক, এসব যুক্তি এবং দলিল ভিত্তিতে বড় একটা মতভেদ আছে, বরং দিয়ে দেওয়াটাই উত্তম। রোপা 595 গ্রাম বা 52.5 ভরি বা তোলা, ঠিক আছে, 52.5 তোলা হলে পরে বা 595 গ্রাম হলে পরে তার দাম দেখবেন পুরনো বা আপনার কাছে নতুন, তাহলে নতুন দাম দেখে সেই 2.5-2.5 টাকা বের করে দেবে। মুদ্রা, মুদ্রা বলতে টাকা, আমাদের দেশে টাকা, এই টাকা এখানে লেখা আছে যখন সোনা কিংবা রূপার নিসাবের সম পরিমাণ হবে, সোনা কিংবা রূপা, সোনার নিসাব কত? 85 গ্রাম স্বর্ণের দাম কত এখন? 750 স্বর্ণের দাম কত? এখন 750 স্বর্ণের দাম প্রায় 4.5 লাখ, আর 52.5 তোলা রূপার দাম কত? অত হবে হবে না। তাহলে এখানে বলা হয়েছে স্বর্ণ কিংবা রৌপ্য দুটোর মধ্যে একটা নিসাবের আপনার ইয়ে দেখে জাকাত দিতে হবে, টাকার জাকাত দিতে হবে। এখানে মানে কোনটা ধরবেন? তাহলে এখানে এখতিয়ার দেওয়া হয়েছে, আল্লাহর নবীর যুগে দুটো দাম কিন্তু সমান ছিল, তার মানে 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 তোলার উপর সেই দাম ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। এখন আপনি কোনটাকে নিসাব ধরবেন? আপনার জাকাত বের করার সময়ে যখন আপনি স্বর্ণের নিসাব ধরবেন তখন হয়েছে 4.25 লাখ টাকা, আর যদি রূপা ধরেন তাহলে হবে মোটামুটি কত? হয়তো বা 2-2.5 লাখ, আমি জানি না কত স্বর্ণের দাম এখন, এই রূপার দাম এখন, কিন্তু ওই পরিমাণ হবে না যে পরিমাণ স্বর্ণের হয়, ঠিক কিনা? তাহলে কোনটা ধরবেন? যদি রূপা ধরেন তাহলে আপনাকে কম টাকায় জাকাত লাগবে, আর যদি স্বর্ণের ধরেন বেশি টাকায় জাকাত লাগবে। এবারে ওলামারা ইত্তেরাফ করেছেন, বলেছেন যে না, রূপা ধরতে হবে, তাহলে অল্পটা টাকাতে জাকাত হবে এবং গরিবদের উপকার হবে। আর যারা ধনীদের সপক্ষে বলছেন তারা বলছেন না, ধনীদের কি বলে এত টাকা, এত কম টাকাতে জাকাত হয় না। ওলামারা বলছেন যে উটের যেমন জাকাত, উট গরু বা অন্যান্য জিনিস যখন দেখছি এতগুলো পরিমাণ হলে পরে জাকাত, সেই পরিমাণ তুলনা করতে গিয়ে স্বর্ণের নিসাবটাই ধরা হচ্ছে সঠিক, বুঝতে পেরেছেন? বাকি রূপার হিসাব ধরে যদি কেউ দেয় দিতে পারে, কিন্তু সে নিশ্চয়ই কেউ চাইবে না যে অল্প টাকাতে জাকাত হোক, স্বর্ণের টাকাটাই ধরবে। মোট কথা স্বর্ণের টাকা ধরে যদি কেউ জাকাত দেয় তো তার জাকাত আদায় হয়ে যাবে, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু জরুরি মনে রাখবেন। অনেক সময় কেউ এসে বলবে যে কেন আপনার তো 52.5 তোলা রূপার টাকা আছে, তখন আপনি বলবেন স্বর্ণের টাকা, আর স্বর্ণের মূল্য আর রূপর মূল্য মানে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা যে রূপা, সেই রূপার মূল্য আল্লাহ নবীর যুগে এক ছিল, বর্তমানে তা নেই। এবার ওলামারা বলছেন দুটোর মধ্যে একটাকে ধরতে হবে, কোনটাকে ধরবেন? যদি আপনি রূপাটা ধরেন তো গরিবদের জন্য ভালো, আর যদি স্বর্ণটা ধরেন তো ধনীদের জন্য ভালো। এই হিসাবে ওলামারা একতলাপ করেছেন, কিন্তু আন্দাজ করে বলছেন যে অন্যান্য নিসাব যেমন উটের নিসাব, হ্যাঁ যেমন 5টা উট না হলে জাকাত নেই, ঠিক কিনা? একটু পরে আমরা বলবো 5টা উট ছাড়া, 5টা উট কেন, 25 থেকে 35 কটা উট? 5টাই বলে, তাহলে 5টা উটের দাম কত? সেই পরিমাণে দেখা যাবে যে স্বর্ণের যে নেশাব সেটাই হচ্ছে ঠিক, তাই না? ব্যাস উঠে জাকাত কি উঠে নেশাব কি দিয়েছে? পঁচিশটির কমে বলছে, আবার পঁচিশটির কমে প্রত্যেক 5 উঠে, 5 উঠে যাকে এটা কি ওটার বাকি একদম মেয়েদের এটা একদম মানে সুবিধা না, এটা দিছে ওই 10-এর বাকিটা। ব্যাস তো মোট কথা কি হলো তাহলে, উট এবং অন্যান্য নেশাবের তুলনায় দেখা যাচ্ছে কি স্বর্ণের নেশাবটাই হচ্ছে কাছাকাছি। এখানে গরিবদের উপকার অবশ্যই হবে, যেমন যদি স্বর্ণের টাকা ধরা হয়, স্বর্ণের টাকা হলো তো 6-8 টাকা লাগছে, 6-8 টাকা লাগছে না, এটা তো লাভ আছে গরিবদের, মানে মাও যাবে না, টাকা ওদিকে বেশি হচ্ছে, সুতরাং সমস্যা নেই। এই হিসাবে আপনি দুটোর মধ্যে একটা এ ধরে জাকাত দিলে যথেষ্ট। এবারে জমি থেকে উৎপাদিত ফসল, ফল ও শস্যাদি, হ্যাঁ যদি বৃষ্টি ও ঝর্ণার পানিতে উৎপাদন হয় তাহলে কত? যদি আপনার কোন মেহনত না লাগে তাহলে 10 মানে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের পানিতে আপনার কষ্টের পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এখানে লিখেছে 688 কেজি, জানি না কোন হিসাবে লিখেছে, 300 সা, আর 1 সা পরিমাণ কত? মোটামুটি আড়াই কেজি, তিনশো কে আড়াইশো দিয়ে গুণ করেন তো কত হয়? হ্যাঁ, তিনশো কে আড়াইশো দিয়ে গুণ করলে সাড়ে সাতশো হয়, সাড়ে সাতশো তাই না? এখানে লিখেছে ছশো আঠারো কেজি, জানি না কি হিসাব, কোন হিসাব জানি না, এখন সাড়ে রাখি নাকি ঠিক নেই। হ্যাঁ, যাই হোক, সাড়ে সাতশো কেজি, সাড়ে সাতশো কেজি ধান কিংবা গম কিংবা সরিষা কিংবা তিল ইত্যাদি হলে সেগুলোর জাকাত আছে। হ্যাঁ, এবার তার নিচে যদি হয়, তার নিচে যদি হয় তাহলে তাতে জাকাত নেই। ব্যবসায়ী সামগ্রী যা লাভের উদ্দেশ্যে বেচা কেনার জন্য প্রস্তুত করা হয়েছে, দেখতে হবে যে বললাম নির্দিষ্ট করে সোনার উপর কিংবা রূপার, স্বর্ণের আপনি দাম দেখবেন আপনার নিসাব কত হচ্ছে, সেই পরিমাণে যদি মাল থাকে তাহলে সেই তার সেই মালের দাম ধরে আপনাকে ছয় আড়াই টাকা জাকাত বের করে দিতে হবে। চতুষ্পদ জন্তু বলতে উট গরু মোষ ছাগল ও ভেড়া বোঝায়। উক্ত পশু সম্পদে জাকাত ওয়াজিব হওয়ার শর্ত সমূহ, নম্বর এক হচ্ছে উক্ত পশু সম্পদ যেন দুধ ও বংশ বৃদ্ধির উদ্দেশ্যে পোষা হয়, কাজের জন্য নয়, যে পশু কাজের জন্য ব্যবহার করা হয় তাতে জাকাত নেই। কাজের জন্য মানে চাষের জন্য, গাড়ি চালার জন্য, সেচের জন্য, এতে জাকাত নেই। নম্বর দুই, বছরের অধিকাংশ দিনগুলিতে যেন চড়ে খাওয়ার জানোয়ার হয়, আপনি যদি খাওয়াইতে থাকেন সারা বছর বসে বসে তাতে জাকাত নেই, চড়ে খায় যদি তাহলে তাতে জাকাত আছে। উট চড়ে খাচ্ছে, ছাগল চড়ে খাচ্ছে, গরু ছাগল গরু চড়ে খাচ্ছে, তাহলে তাতে কি আছে, জাকাত আছে, নচেত নেই। ছাগল, ছাগলের চল্লিশটা হলে পরে জাকাত আছে, চল্লিশটা ছাগল হলে তবেই জাকাত আছে। ছাগল চল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত একটি ছাগল দিতে হবে, একশো একুশ থেকে দুশো পর্যন্ত দুটি ছাগল, আর দুশো একের ঊর্ধ্বে প্রত্যেক ছয়ে একটি করে ছাগল, প্রত্যেক ছয়ে একটি করে ছাগল। গরু ত্রিশটা হলে জাকাত আছে, ত্রিশটা হলে একটি করে তাবি, অর্থাৎ পূর্ণ এক বছরের বাছুর জাকাত দিতে হবে। তারপর প্রত্যেক চল্লিশটিতে একটি করে মুসিন্না, অর্থাৎ পূর্ণ দুই বছরের বাছুর, মুসিন্না মানে দাঁত দাঁতালো আর কি, পূর্ণ দুই বছরের বাছুর দিতে হবে। আর এটা উঠে পঁচিশটির কমে, এখন কটা দিয়েছে দেয় পাঁচ, পাঁচটা উঠ হলে পরে একটা ছাগল লাগবে, এটা দেয়নি, দেয় না, এসব ভাবে লিখেছে। পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিনতে মাথা আছে, কোন এক বছর একটি বাকনা বাছুর লাগবে, অথবা এমনি লাবণ, এগুলো আপনাদের মনে রাখাও কঠিন, এগুলো লিখে রাখা ছাড়া মনে রাখা বড় কঠিন। সুতরাং এগুলো আমাদের উঠে জায়গা নেই, আমাদের আমাদের বুকে শুনে লাভ নেই। হ্যাঁ, আমাদের যেগুলো জরুরি সেটা হচ্ছে কি, ছাগল গরু যদি আপনার থাকে তাহলে মনে রাখুন স্বর্ণ আর রৌপ্য আর জমি থেকে উৎপাদিত ফসল, ব্যবসায়ী সামগ্রী ইত্যাদি খেয়াল রাখুন যে এই এই জিনিসগুলোতে জাকাত লাগবে এবং সঠিক নিয়মে বের করতে হবে। হুজুর, ওই যে সাড়ে সাতশো কেজি ওই আর দশ ভাগে রাখবো, তার শেষে রইলে বিশ ভাগে রাখবো, সাড়ে সাতশো কেজি হইলে ওই আর দশ ভাগ করতে হবে, কোন প্রশ্ন আছে জাকাত বিষয়ে, কোন প্রশ্ন আছে? হ্যাঁ, স্বাগত। সেই জমি ভাগ চাষ করি মনে করুন অর্ধেক অর্ধেক, সেই জমিতে মনে করুন সাড়ে সাতশো কেজি ধান হয়েছে, আর ভাগ করলে পরে কি হবে, তো আমি কি তার জাকাত দেবো তারপরে ভাগ দেবো, নাকি ভাগ করার পর জাকাত দেবো? ভাগ করার পর আপনি যার মালিক হবেন তার জাকাত, আপনি ভাগ করে নেওয়ার পর যদি 750 কেজি হয় তাহলে জাকাত দেন, আর যদি না হয় তাহলে জমিতে যে খরচ হয় চাষি পানি ছাড়া, পানি ছাড়া যে অন্যান্য খরচ করে সার, তারপরে লেবার, তারপরে মেশিন ইত্যাদি, মেশিন বলতে খরচের সময় এই যে খরচগুলো করে, এই খরচগুলো মানে ভাগের আগে কাটা যাবে, ভাগের আগে কাটা যাবে। মনে করুন আপনার 800 কেজি ফসল হয়েছে, 800 কেজি ফসল হওয়ার পর আপনি আপনার খরচ দেখবেন কত, পানি ছাড়া, পানিতে সেচ দিয়েছেন তো জন্য 20 ভাগ আর 10 ভাগ রয়েছে, হ্যাঁ দেখবেন লেবার কত খরচ গেছে, মনে করুন 500 টাকা, সাড়ে গেছে 500 টাকা, 1000 টাকা গেল, 1000 টাকা যা হবে সেই পরিমাণ ধান আপনি বাকিটা দেখবেন যে নেশার পরিমাণ হচ্ছে কিনা, অবশ্যই হবে, তো সেই নেশার পরিমাণ হলে পরে তখন আপনি জাকাত দেবেন। আমি বলছি কি জাকাতটা ধরেন এই রমজানে কুরবানি যেত দেয় বেশি ভাই, আগে পরে দিলে কোন অসুবিধা ছিল, অনেক সময় দেখা যাচ্ছে জাকাত টাকা পয়সা জাকাত আপনার উপরে যখন খরচ হবে তখন, এই রমজান আর কুরবানি হলে কথা নেই, না আমি বলছি কথাটা পরে মানে অনেক সময় দিবা না টাকাটা যায় না কি নাই, মানে এই টাকাটা পরে দিলে এই জাকাতটা ঠিক হবে না, কি বলছেন জানেন এক মাস পরে দিতে হচ্ছে টাকাটা, তার মানে আপনার জাকাত ফরজ হয়েছে কিন্তু টাকা নেই।